সারা নিতে চাও কি চাও তাহলে তুমি গাবে নি রে গা মা পা নি রে গা মা ধা নি সা নি ধা এসা নেই আমারা সঙ্গীত আমারা শাস্ত্র সঙ্গীত দুনিয়ার সবচেয়ে উপরে আমারা সাহিত্য নি রে গা মা ধা মা ধা নি মা ধা নি মা ধা নি Thank you.